السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এবং শোনার জন্য আবারও বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আজকের আলোচ্য বিষয় হিজবুত তাহরীর, একটা দল পৃথিবীতে দিন কায়েমের জন্য বিভিন্ন দল গোষ্ঠী চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সব মুসলিমদেরকে ভালো জানি, যদি দুইটা জিনিস ঠিক থাকে, একটা হচ্ছে আকীদা, আকীদা তাওহীদ, শিরক মুক্ত নির্বেজাল সহি আকীদা যদি থাকে, দ্বিতীয় নম্বর হচ্ছে দিন কায়েমের জন্য যে চেষ্টা করা হচ্ছে সেটা যদি এত্তেবায়ে রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে হয়। যেমনি ভাবে আমরা সালাত আদায় করতে গেলে, সালাত ঈমান ছাড়া সালাত হয় না, সওম ঈমান ছাড়া সওম ফরজ হয় না। অনেকে আছে এটা বলে, জিহাদের কথা বললেই প্রায় বলে জিহাদ যে করব আমাদের ঈমান কতটুকু মজবুত, আগে ঈমান মজবুত করি তারপরে জিহাদ করতে যাই। আমি এদেরকে বলি, ভাই নামাজ পড়তে আসেন কি তাহলে ঈমান ছাড়া? নামাজ পড়ার জন্য কি ঈমানের প্রয়োজন নাই? হজ করার জন্য ঈমানের প্রয়োজন নাই? যাকাত দেওয়ার জন্য ঈমানের প্রয়োজন নাই? যেই পরিমাণ ঈমান থাকলে পরে নামাজ পড়া যায়, যেই পরিমাণ ঈমান থাকলে পরে হজ করা যায়, যেই পরিমাণ ঈমান থাকলে পরে যাকাত ফরজ হয়, যেই পরিমাণ ঈমান থাকলে সওম ফরজ হয়, ঠিক ওই পরিমাণ ঈমান থাকলে জিহাদ ফরজ হয়ে যায়। আর বাকি যদি দুর্বলতা থাকে ওটা জিহাদের ময়দানে গেলে এমনি পাকা হয়ে যায়। যখন দেখে তরবারির ঝলকানি, গুলির আওয়াজ, মাথার উপর দিয়ে যাচ্ছে আগুন, নিচে দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে, সেই সময় সব খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা সবগুলোকে অন্তর থেকে উৎখাত করে একমাত্র ঈমানটা চলে যায় কার প্রতি? কাজে ঈমান আপনি ওই যে ঘরে বসে 100 বছর বসে যা পাকা করবেন আর মজবুত করবেন, শক্তিশালী করবেন, তারপরে জেহাদে যাবেন, তার চেয়ে জেহাদে যান এক মুহূর্তে পাকা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই যে অজুহাত যারা তালাশ করে, জেহাদের বিষয়টা আসলেই আমরা জেহাদ দিয়ে ইমানদারদেরকে পরীক্ষা করি, এটা কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা আমার কিতাবুস সওম যারা পড়েছেন, সওমের মধ্যে আমি লিখে দিয়েছি যে রমজান মাস জেহাদের মাস, এ মাসেই বদরে যুদ্ধ হয়েছিল, এ মাসেই মক্কা বিজয় হয়েছিল। জেহাদের মাধ্যমেই মুমিনদের পরীক্ষা। সূরা বাকারা, এই সূরাতেই বলা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। ওই একই সূরায় একই নবীর উপরে একই কোরআনে নাজিল হলো কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তো মানে এটাতে কোনো আপত্তি নাই, সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এতে মুসলমানদের যত ফেরকা যত দল আছে কারো কোনো আপত্তি আছে? আমেরিকা, ব্রিটেন, ইহুদি, খ্রিস্টান, এদের কোনো আপত্তি আছে? আমেরিকার হোয়াইট হাউসে প্রতি রমজানে মুসলিম জাতির সম্মানার্থে ইফতার মাহফিল দেয় না? বুশ দিয়েছে, ওবামাও এই সুন্নাতটা সারে নাই। ওবামা সাহেব এসে ইহুদিদের টুপি মাথায় দিয়া এরপর কি করেছে, মুরতাদ, এটা একটা মুরতাদ, এর মা বাবা ছিল মুসলমান, ইন্দোনেশিয়ান মুসলমান ছিল, নামও কি বারাক হুসাইন, এই লোকটা ইফতার মাহফিল দিয়েছে, এদের কোন আপত্তি আছে? যে সুরাতে কুতিবা আলাইকুম সিয়াম, এখানেও কুতিবা, ওই জেহাদের আয়াতও কুতিবা, এখানেও আলাইকুম ওখানেও আলাইকুম, এখানে সিয়াম ওখানে কেতাল, সিয়ামকে মানে কেতালকে মানে না। তাহলে যারা সিয়ামের মধ্যে আর কেতালের মধ্যে পার্থক্য করে তারা মুসলমান থাকবে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন অহুয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের জন্য অপছন্দনীয়। এটার মাধ্যমে পরীক্ষা হয়। কোরআনের আরো আয়াত আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের উপরে আসবে না সেই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, তাদের প্রতি এসেছিল কঠিন দুর্যোগ, ভয়াবহ বিপদ, ভূমিকম্প, এমনকি স্বয়ং রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? এরপরই আল্লাহ সাহায্য এসেছে। আর এক আয়াত আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কি মনে করেছ যে তোমরা এমনি বেহেশতে ঢুকে যাইবা, অথচ আল্লাহ তাআলা জেনে নিবেন না যে তোমাদের মধ্যে কারা জিহাদ করলো যারা জিহাদ করলো না? তাহলে আয়াত স্পষ্ট করে দেয় ঈমান পরীক্ষার কষ্টি পাথরের নাম কি? জিহাদ। বুখারীর সহিহ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন দুল্লানি আলা আমাল, বুখারী শরীফ কিতাবুল জিহাদ দেখবেন, দুল্লানি আলা আমালিন তাআদিলুল জিহাদ ইয়াদিলুল জিহাদ, আমাকে এমন কোন আমল বলুন যেটা জিহাদের সমপর্যায়ের সমমর্যাদার হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, লা আজিদুহু, জিহাদের সমতুল্য কোন আমল আমি পাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার উম্মতের মধ্যে এমন এক দল না থাকত যাদেরকে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব সেরকম বাহন আমার কাছে নাই, অপরদিকে তাদেরকে আমি রেখে চলে যাব এটাও তাদের বরদাস্ত হয় না, তাদের চোখ দিয়ে পানি পড়ে। বিষয়টা যদি এমন না হতো তাহলে আল্লাহর রাস্তায় যত লোক গজওয়া করতে যায় জিহাদ করতে যায় আমি তাদের কোনো গজওয়া থেকে পিছনে থাকতাম না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাওয়াদিত্তু আন উক্তাল, আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই। আল্লাহর নবী যাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন তিনি এত গুরুত্ব দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মৃত্যুর পরে যদি মানুষ জান্নাতে চলে যায়, জান্নাতে যাওয়ার পরে কোন ব্যক্তি দুনিয়াতে আসার জন্য আর আকাঙ্ক্ষা করবে না, কোন পীর, কোন বুজুর্গ, কোন ওলি, কোন মুদাররেস, কোন মুহাদ্দিস, কেউ দুনিয়াতে আর আসার আকাঙ্ক্ষা করবে না। একমাত্র মুজাহিদিনদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমরা কি চাও, আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তোমরা কি চাও, আবেদন করো। মুজাহিদিনরা বলবে, আল্লাহ আমরা আর কি চাবো তোমার কাছে, সবই তো দিয়েছো। আল্লাহ বলবে, না তারপরে চাও। তারা বলবে, আল্লাহ যদি চাইতেই হয় আমরা তোমার কাছে চাচ্ছি, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, আমরা তোমার রাস্তায় যুদ্ধ করে লড়াই করে আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত আবার শহীদ হই, এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আর কি আবেদন করবে? মৃত্যুর পরে তুমি যত বড় বুজুর্গ হও আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু মুজাহিদিনদের জেহাদে যারা করে তাদের আমল কি হবে না? বন্ধ হবে না, আমল চলতে থাকবে। এজন্য জেহাদ হচ্ছে পরীক্ষার বস্তু, কষ্টি পাথর। এইখানেই যারা তামিল করে, যারা ঘুরায়, যারা শর্ত আরোপ করে, আমরা এই কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করে বলি এরা ফেল করেছে। হিজবুত তাহরিরকে আমরা এই জেহাদের কষ্টি পাথর দিয়ে যাচাই করতে যাচ্ছি। আমি এদের আকীদা, এদের পরিচয় আজকে আলোচনা করছি না, যেহেতু আরো একটা আলোচনা লাগবে উপরে। এদের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে তাকিউদ্দিন নাভানি, একজন আলেম মুজতাহিদ। আমরা যেই ইস্তেহাদ করে তাদেরকে আমি বড় আকারে দেখি, তাদের অবদানকে আমরা ছোট আকারে দেখি না। কিন্তু যদি সে ইস্তেহাদের মাধ্যমে উম্মার কোন বড় ধরনের ক্ষতি করে যায়, তাহলে তাদের সম্পর্কে আমরা এই কথাই বলবো, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা একটা উম্মা ছিল যারা চলে গেছে। লাহামা কাসাবাত, তারা যা কামাই করেছে ভালো করলে তার বিনিময়ে তারা পাবে। ওয়ালাকুম্মা কাসাবতুম, আর তোমরা যা আমল করবে তার বিনিময়ে তোমরা পাবে। ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, তারা যে আমল করে গেছে এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। কাজে আমরা ওনারা কি বুঝলেন কি বুঝলেন না, কি করলেন কি করলেন না, কত বড় আলেম ছিলেন, এর উত্তর দিতে আমি যেতে চাই না। অনেকে আছে এত বড় বড় আকাবেররা কম বুঝেছেন। কোরআন বলেছে, ওয়াকাযালিকা জালনা ফি কুল্লি কারিয়াতিন আকাবেরা মুজরিমিহা, আমি প্রত্যেক জাতির মধ্যে আকাবের দিয়েছি। এই আকাবের শব্দটার মধ্যেই আছে অহংকার, বাতিল যারা, আর এমনি ভালো অর্থ আছে আসলাফ সালাফ। আর আকাবের যখন বলা হয় তার মানে হলো অহংকারী, যারা আল্লাহর বিরোধিতা করেছে। কোরআন বলছে, ওয়াকাযালিকা জালনা ফি কুল্লি কারিয়াতিন আকাবেরা মুজরিমিহা, প্রত্যেক জাতির মধ্যে মুজরিম আকাবের তৈরি করে দিয়েছি, যারা ওখানে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। হতে পারে এরকম যুগে যুগে ইসলামকে দুই প্রকারের মানুষ ধ্বংস করেছে, এক প্রকারের মানুষ শাসক, আর এক প্রকারের মানুষ হচ্ছে একদল ধর্মীয় আলেম যাজক। শাসক এবং যাজক এই দুই দল লোকই ইসলামকে যুগে যুগে ধ্বংস করেছে, বিভিন্ন সংশয় তৈরি করে দিয়ে, বিভিন্ন প্রশ্ন ঢুকিয়ে দিয়ে। ওই যে বললাম জেহাদ করবো, ইমান কই, জেহাদ করতে শক্তি লাগে, আমাদের কি শক্তি আছে? ঠিক এরকম ভাবে হিজবুত তাহরিরকে আমি দুইটা পাথর দিয়ে পরীক্ষা করছি। এক নম্বর হলো তাদের সংশয়, মুসলিম যুবকদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে, লা জেহাদ ইল্লা মা খলিফা, খলিফ বিহীন, খলিফা ছাড়া কোনো জেহাদ করা যাবে না। সুতরাং পৃথিবীতে এখন কোন খলিফা নাই, বিধায় জেহাদ ফরজ না, খলিফা লাগবে। এখন আমরা মার খাবো আর কি বলবো? ওই যে কিছু কথা লোক আছে, থাপ্পড় দিলে বলবো, ভাই গালে ব্যথা পাইলেন নাকি, হাতে ব্যথা পাইলেন নাকি, গাল পেতে দিব, আরেকটা মারো। এই লোকগুলো একটা হাদিসকে ভুল ব্যাখ্যা করে। ওই যে ফিতনা হাদিসগুলো আছে, তার মধ্যে আছে যে এরপরে আসবে রাজতন্ত্র, তারপরে আসবে এই জালিম শাসক, এরপরে আসবে আবার খিলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের পদ্ধতিতে, নবুয়তের আদলে খিলাফত কায়েম হবে। হাদিস সহি, ব্যাখ্যা ভুল। নবুয়তের আদলে খিলাফত কায়েম হবে তার মানে হচ্ছে খিলাফতটা যেটা হবে এটা রাজতন্ত্র হবে না, জুলুম থাকবে না, খিলাফতটা সম্পূর্ণ হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে চালিয়েছেন, খিলাফতে নবুয়ত যেভাবে ছিল সেরকম আদল ইনসাফ পরিপূর্ণ হয়ে যাবে, সেটা বলা হয়েছে। এর মানে এটা না যে আবার আমরা মক্কায় ফিরে যাব, আল্লাহ নবী মক্কায় গিয়েছিলেন, তো যদি সেটাই হয় তাহলে মক্কায় পুরা ফিরে যাও, মক্কায় নামাজ ফরজ হয় নাই, মেরাজ থেকে নামাজ ফরজ হল, বিশুদ্ধ মত অনুযায়ী মেরাজ হয়েছিল আল্লাহর নবীর হিজরত করার ওই বছর হিজরতের ছয় মাস আগে, তাহলে এর আগ পর্যন্ত নামাজ ফরজ হয় নাই। তুমি যদি মক্কির জীবনে যাও তাহলে মাশাআল্লাহ নামাজ ফরজ হয় নাই তোমার উপরে, মক্কার জীবনে রোজাও ফরজ হয় নাই, তো রোজা রাখো কি জন্য, মক্কার জীবনে হজ ফরজ হয় নাই, হজ করো কেন, মক্কি মক্কি করো, মক্কি জীবনে ফিরে যাবে, খেলাফতের আদল হবে, কি হবে, নবুয়তের আদলে খেলাফত কায়েম হবে, তার মানে আবার নবুয়তের আদলে আমরা ফিরে যাব। মক্কায় যেমন আছে আল্লাহ নবীকে প্রথম বলা হয়েছে ফাফু আসফা, এটা ভিন্ন বিষয়, জেহাদের চারটা স্তর ছিল, প্রথম স্তরে ক্ষমা, কোরআনে আসছে ফাফু আসফা, ক্ষমা করে দাও তাদেরকে, ক্ষমা করে দাও। এরপরে দ্বিতীয় স্তরে আসলো, যদি কেউ তোমার সাথে যুদ্ধ করে তার বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি, কি বললাম, অনুমতি ফরজ করা হয় নাই, তুমি মারতে পারো, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপরে জুলুম করা হচ্ছে, অত্যাচার করে, তাদের অনুমতি দেওয়া হচ্ছে যে তারা লড়াই করতে পারবে, এটা অনুমতি, ফরজ না। তৃতীয় পর্যায়ে আল মারহালাতু সালিসা, তৃতীয় স্তরে গিয়ে আল্লাহ তাআলা জিহাদ ফরজ করে দিয়েছেন, তবে যারা হামলা করে তাদের বিরুদ্ধে, কাতিলুল্লাযীনা ইয়ুকাতিলুনাকুম কাফ ইয়ুকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাহলে আমভাবে যুদ্ধ করার ফরজ করা হয় নাই, ফরজ করা হয়েছে আমভাবে না। এরপরে চতুর্থ মারহালা আল মারহালাতুর রাবিআ, চতুর্থ স্তরে গিয়ে আল্লাহ তাআলা আমভাবে জিহাদকে ফরজ করে দিয়েছেন দিন কায়েমের জন্য, সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো, যতক্ষণ পর্যন্ত ফিতনা মানে শিরিক পৃথিবীর থেকে চিরতরে মিটে না যায় এবং পুরো পৃথিবীতে সর্বত্র আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। তাহলে বোঝা গেল এরপরের থেকে গোটা পৃথিবীর কোন এক প্রান্তে যদি শিরিক থাকে, যতক্ষণ পর্যন্ত শিরিক থাকবে অতক্ষণ পর্যন্ত যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। কোরআনে আরো বলা হয়েছে কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, যারা আল্লাহর দিনকে দিনে হককে দিনে হক মানে না, আল্লাহর হারামকে হারাম মানে না, এদের বিরুদ্ধে যুদ্ধ করে যাও, এই যুদ্ধ ফরজ হয়ে গেল। এই যুদ্ধ যে ফরজ হলো আর কখনো বন্ধ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন আল জিহাদু মাযিন মানযুবাসানি আল্লাহু তাআলা ইলা আন ইয়ুকাতিল আখিরু হাযিল উম্মাতাদ দাজ্জাল লা ইউবতিলহু জাওরু জায়র ওয়ালা আদলু আদিল, আল্লাহ তাআলা যেদিন থেকে আমাকে জিহাদের অনুমতি দিয়ে প্রেরণ করেছেন সেই দিন থেকে জিহাদ চলবে, যেদিন কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করা পর্যন্ত জিহাদ চলবে, এই জিহাদকে কোন ইনসাফকার ব্যক্তির ইনসাফ, ন্যায়পরায়ণের ন্যায়পরায়ণতা আর কোন জালেমের চক্রাঙ্গারের জুলুম এটাকে বন্ধ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন চলতে থাকবে, কোন খলিফার শর্ত নাই, আসুন আমি দলিল পেশ করবো ইনশাআল্লাহ, একটা না প্রায় এক ডজন দলিল পেশ করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা গ্রুপ কিয়ামত পর্যন্ত থাকবে ইউকাতিলুনা আলাল হককে, যারা হকের উপরে কেতাল করবে, ইউকাতিলুনা এখানে জিহাদ বলেন নাই, জিহাদ করলে ওরা ঘুরেই দেবে, নফসের জিহাদ, আন্দোলনের জিহাদ, তারপর মিছিল করার জিহাদ, স্লোগান দেওয়ার জিহাদ, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ শব্দটাই বলেন না, বলেছেন ইউকাতিলুনা, কাতালা ইউকাতিলু মুকাতালা মানে মারামারি করা, ডাইরেক্ট মারামারি, ইউকাতিলুনা আলাল হককে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থেকে লড়াই করবে, যুদ্ধ করবে, জাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। এই জাহিরিনা মানে বিজয়ী মানে ক্ষমতা থাকা জরুরি না, তাদের অটল থাকবে, তারা কাউকে পরোয়া করবে না, করে এখনো দেখেন না, কোনো ক্ষমতা নাই তারপরেও কয় ঘন্টা যুদ্ধ করলো, কত ঘন্টা যুদ্ধ করেছে, শিখ মুসলমান দেখো এই যুগেও যুদ্ধ চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবেন, সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন আল্লাহ রাসূল আরো বলেছেন লাইয়া বরাহা হাদাদ দীনু কাইমান ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুমা সাআহ রাওয়াহু মুসলিম মুসলিম হিসেবে সহি হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই দিন প্রতিষ্ঠিত থাকবে যার উপরে উম্মতের একটা এসবা ক্ষুদ্র একটা দল হলেও তারা লড়াই চালিয়ে যাবে, যুদ্ধ করবে, হাত্তা তাকুমা সাআহ কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত চলতে থাকবে। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে, কেউ বন্ধ করতে পারবে না। এখানে কি খলিফার শর্ত আছে? আসুন এবারে এই প্রথম শর্তদের খলিফা, এরপরে আর একটা আছে নুসরত চাইতে হইবে, এটা ইনশাআল্লাহ আজকে উদয় শেষ করতে পারবো না, এজন্য এটা আজকে ইঙ্গিত দিয়ে রাখলাম, নুসরত চাইতে হইবে। সে নুসরতটা কি? দেখেন সংসার কেমনে ঢুকায় শয়তান, কত চালু। এই জিহাদটাকে ধ্বংস করার জন্য যত অস্ত্র আবিষ্কার হয়েছে, সংসার ঢুকিয়ে দাও, এটা সবচেয়ে বড় অস্ত্র, অস্বীকার করে না, জিহাদ স্বীকার করি, করতে গেলে নুসরত চাইতে হইবে। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে বিভিন্ন কবিলা গোত্রের সম্প্রদায় নেতাদের কাছে গিয়ে সাহায্য চেয়েছেন, তায়েফে গেলেন সাহায্য চাইলেন, বিভিন্ন নেতাদের কাছে সাহায্য চেয়েছেন, সর্বশেষ মদিনার লোকেরা যখন মদিনা মক্কা হজ করতে আসলো ওই সময় তাদের কাছে নুসরাত চেয়েছেন, শেষ পর্যন্ত আকাবাতে সন্ধি হলো, সেই সূত্রে আল্লাহ নবী হিজরত করেছেন। কাজী এরকম নুসরাত চাইতে হইবে, নুসরাত চাওয়া ছাড়া, সাহায্য চাওয়া ছাড়া যুদ্ধ করা যাবে না, এটা তাদের আর একটা সংশয়। এটার আলোচনা বোধহয় আজকে আর করতে পারবো না, আজকে একটা আলোচনা করব, কারণ আমরা ধীরে ধীরে করি ক্লিয়ার হই, খলিফা ছাড়া জিহাদ চলবে না। লা ইয়াজুজু লিল উম্মতি আন তুজাহিদা ওয়া তাদফা আনহা যুলুম ওয়াল উদওয়ান ক্বাবলা উজুদিল খিলাফাত। খিলাফত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যে যত জুলুম করুক, যে যত মারুক, এখানে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। মক্কায় যেভাবে আল্লাহ রাসূল করেন নাই, কারণ খেলাফত নাই, খেলাফতের আগে আল্লাহ রাসূল মক্কায় ছিলেন, ক্ষমা করতে বলা হয়েছে। আমি এখানে বলে রাখি, মক্কার জীবন মদিনার জীবনের চেয়েও বড় কঠিন ছিল। মক্কার জীবনে আল্লাহর নবী সালাতে দাঁড়িয়েছেন, সেজদায় চলে গেছেন, উটের নাড়ি ভুড়ি আল্লাহর নবীর মাথায় চাপিয়ে দিয়েছে, আল্লাহর নবী উঠতে পারছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাহ এসে আব্দুল্লাহ বিন মাসউদ দেখলেন আল্লাহ নবীর এই মহৎ কষ্ট, কিন্তু তিনি বিদেশি মানুষ, তিনি কিছু করতে তাকে মারবে, ওরা দৌড়ে গেলেন ফাতেমার কাছে, আল্লাহর রসুলকে অবস্থা করেছে ওরা। ফাতেমা এসে আল্লাহর নবীর মাথার থেকে নাড়ি ভুড়ি সরাই দিয়ে তার ভয়ে ওদেরকে কিছু বাক্কা দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে মক্কার জীবনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল মার দিয়েছে মক্কার জীবনে, আল্লাহর নবীকে হত্যার জন্য ঘেরাও করা হয়েছে মক্কার জীবনে, আল্লাহর নবীকে তায়েফে রক্তাক্ত করা হয়েছে মক্কার জীবনে। কিন্তু মদিনার জীবনে, মক্কার জীবনে আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল বর্ষা দিয়ে লজ্জাস্থানে আক্রমণ করে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করেছে, আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করেছে, আম্মারের বাপ ইয়াসিরকে হত্যা করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালুর উপরে নিচে আঙ্গার দিয়ে পাথর চাপা দিয়ে বুকে তারপরে তার রৌদ্রে ফেলে রেখেছে। মক্কার জীবনে আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখতেন আর তাদেরকে বলতেন সাবরানিয়া আল ইয়াসির, সাবরানিয়া আল ইয়াসির, হে ইয়াসিরের পরিবার তোমরা সবর করো, তোমরা সবর করো। আল্লাহর নবীকে সাহাবীর বলে ইয়া রাসূলুল্লাহ লা তাদুল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবে, তোমরা তো বড় তাড়াহুড়া করছো, তোমাদের আগের লোকদেরকে হাঁটু পর্যন্ত গাড়া হতো, কোমর পর্যন্ত গাড়া হতো, সুম্মা ইউতাবিল মিনশার, এরপরে তাদের মাথার উপরে করাত রাখা হতো, করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, চিরে ফেলা হতো, তারপরেও তাদেরকে ঈমানের থেকে এক বিন্দু এক চুল পরিমাণ সরাতে পারত না। তোমাদের আগের লোকদের উপরে হয়েছে, আল্লাহর নবী এই বলে সান্ত্বনা দিয়েছেন, আর কিছুই করার ছিল না। কিন্তু মদিনায় যাওয়ার পরে কোন কাফেরের সাহস হয় নাই আমার নবীর মাথায় উটের বোঝা তো যেমন দূরের কথা নবীর কাছে ইঙ্গিত করার মতো, মদিনায় যাওয়ার পরে কোন একজন সাহাবিকে তার লজ্জাস্থানে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার মতো কোন কাফের সাহস হয় নাই মদিনার জীবনে। কোন সাহাবিকে বন্দী করে উত্তপ্ত বালুর উপরে শোয়ে রাখার কোন সাহস কোন কাফের হয় নাই মদিনার জীবনে। আল্লাহর নবীর সাহাবিদের কাছে অস্ত্র ছিল, কি ছিল? কাজী মদিনার জীবন কঠিন বেশি না মক্কার জীবন কঠিন বেশি ছিল? আজকে গা বাঁচাবার জন্য একদল বিভ্রান্ত লোকেরা, ইসলামের দুশ্মন, যারা যুবকদের অন্তর থেকে জিহাদকে দূরে সরিয়ে দিচ্ছে, এই ইহুদি খ্রিস্টানদের দালালগুলো, আমি পরিষ্কার বলে থাকি, ইহুদি খ্রিস্টানরা বোমা নিক্ষেপ করে, এই বোমার দ্বারা মুসলমানদের কোনো ক্ষতি নাই বলে কেমন কথা, ক্ষতি নাই না? ক্ষতি নাই, বোমা হামলা করে কিছু মুসলিমরা শহীদ হয়ে যায়, তারা জান্নাতে চলে যায়, আর এই শহীদদের রক্তের মাধ্যমে লক্ষ লক্ষ মুসলিম যুবক আবার জেহাদের রাস্তায় তৈরি হয়ে যায়। মুসলিমরা মরে না, কত মানুষ গাড়ি চালা পরে মরে, কত মানুষ পানি ডুবে মরে, আর যারা আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছে তারা কি মরে গেছে? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হচ্ছে শহীদ হচ্ছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বলা হিয়াউন, বরং তারা আল্লাহর কাছে জীবিত আছে। আল্লাহ বলেছেন জীবিত, তাহলে কুফফারদের বোমার দ্বারা আমাদের কিছু যুবকরা শহীদ হয়ে যায়, জান্নাতে চলে যায়। ইরাকে, ইরাকে যখন আমেরিকা হামলা করে তখন পুরো ইরাকে কোনো মুজাহিদ ছিল না, কোনো আল কায়দা ছিল না, সাদ্দাম ছিল একটা নাস্তিক, কিন্তু যখন ইরাকে বোমা হামলা হল সেই সাদ্দামও শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ করলো, জেহাদের কথা বলল, দাঁড়িয়েও রাখল। এরপরে যে ইরাকের লোকেরা জেহাদকে ভুলে গিয়েছিল, ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামে পরিণত হয়েছিল, সেই ইরাকের জমিনে আমেরিকার বোমা হামলার পরে লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হয়েছে। কাজী আমি বলবো, ইহুদি খ্রিস্টানদের বোমার মাধ্যমে মুসলমানদের কিছু ক্ষতি হলো, ইসলামের ক্ষতি হয় না, কিন্তু যারা জেহাদের অপব্যাখ্যা করে সন্দেহ ঢুকিয়ে দিয়ে যুবকদের মনের থেকে জেহাদের প্রেরণাকে নষ্ট করে দেয়, তারা ইসলামের ক্ষতি করে। কার ক্ষতি করে? ইসলামের ক্ষতি করে। খুব খেয়াল রাখবেন, যুগে যুগে ইসলাম রক্ষার জন্য মুসলিমরা জীবন দিয়েছে, মুসলিমদের রক্ষার জন্য ইসলামে ছাড় দেওয়া হয় নাই। কথাটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ কথা এটা। দলিল নেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, খেলাফতকালে একদিকে কিছু লোক মোরতাদ হয়ে গেল, আর একদিকে কিছু লোক মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর উম্মত হয়ে গেল, আর একদিকে বাহিরের দেশগুলো হামলা করার জন্য প্রস্তুতি নিল, আর একদিকে মুসলমানদের মধ্যে একদল লোক তারা কালেমাও পড়ে, নামাজ রোজা সব ঠিক আছে, খালি একটা জিনিস অস্বীকার করেছে, যাকাত দিবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ওমর ইবনুল খাত্তাবের মতো লৌহ মানব আবু বকরকে গিয়ে সুপারিশ করছে, আবু বকর এখন চতুর্মুখী ঝামেলা, চতুর্মুখী ফিতনা, এই লোকগুলো তো ইসলাম ত্যাগ করে নাই, এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যারা আমার দেশে কিছু লোকেরা বলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করা, যদিও কি করে মূর্তি বানায়, যদি আল্লাহ আইন বাতিল করে দেয়, এই কথাগুলো বলা হলো। আবু বকর সিদ্দিকের জীবনী পড়ুন, ভাষণ শুনুন, খিলাফত কায়েম হওয়ার পরে কি ভাষণ দিয়েছিলেন, তিনি পরিষ্কার বললেন, বুখারী হাদিসে আছে, ওমর জাহিলি যুগে সিংহের মতো গর্জে উঠতে, আর ইসলাম গ্রহণ করার পরে শিয়াল হয়ে গেছ, জেনে রাখো আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা যাকাত দিত, অথবা একটা উটের সঙ্গে একটা রশি যাকাত দিত, আজকে যদি সেইটা দিতেও কেউ অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব, লড়াই করব। এরপরে তিনি আরো গুরুত্বপূর্ণ কথা বললেন, গোটা মুসলিম জাতিকে শিখিয়ে দিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, দিনের সামান্য ক্ষতি হবে, ইসলামের সামান্য ক্ষতি হবে, আর আমি আবু বকর জীবিত থাকবো, আল্লাহর কসম তা হতে পারে না, আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এরপরে ওমর ইবনে খাত্তাব সহ সাহাবীরা বুঝতে পারলো যেটা আবু বকরের পরিষ্কার হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, কাজী যুদ্ধ সবাই মেনে নিল এক হুঙ্কারে। তখন ওই যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তারাও ফিরে আসলো, যাকাত দিতে রাজি হয়ে গেল, বাতিল শক্তিগুলো মাথা গুটিয়ে চলে গেল, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। বোঝা গেল ইসলাম রক্ষার জন্য যুগে যুগে মুসলিমরা জীবন দিয়েছে নাকি মুসলিমদের রক্ষার জন্য ইসলামে ছাড় দেওয়া হয়েছে, কোনটা? এখন উল্টা হচ্ছে যে এখন যদি নবীর এই জিহাদের কথা বলি তাহলে তো আমাদের শেষ করে ফেলবে, সেই জন্য একটু গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে যাই, সেই জন্য জিহাদের বিরুদ্ধে বলি। এইরকমই একটা হচ্ছে লা জিহাদ ইল্লা মা খলিফা, খলিফা ছাড়া জিহাদ হবে না। প্রথম বিষয় হচ্ছে এই যে আমি যা বলবো, এই যে খলিফা লাগবে জিহাদ করার জন্য, ইনতিফা ওয়ুজুদুদ দালিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসের কোথাও এরকম কোন শর্ত করা হয় নাই যে জেহাদ করতে হলে কি লাগবে, খলিফা লাগবে, খলিফা বিহীন জেহাদ করা যাবে না, এরকম কথা বলা হয় নাই। বরং জেহাদ সম্পর্কে যত আয়াত এবং হাদিস আছে সবগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদ করতে বলেছেন, কোরআনে জেহাদের কথা বলা হয়েছে, খলিফার কোন শর্ত সেখানে উল্লেখ করা হয় নাই। দ্বিতীয়ত, কোন সাহাবি বা কোন গ্রহণযোগ্য আলেম এই শর্ত লাগায় নাই, তাকিউদ্দিন নাভানি আসার আগ পর্যন্ত কোন আলেম, কোন সালাফ, কোন সাহাবি, কোন ইমাম এ কথা বলেন নাই যে জেহাদ ফরজ হওয়ার জন্য খলিফা লাগবে, খলিফা ছাড়া জেহাদ ফরজ হবে না। তৃতীয় নাম্বার কথা হচ্ছে এই, জেহাদ ফরজ হওয়ার জন্য এই যে শর্ত লাগানো হলো এর দ্বারা কোরআন এবং হাদিসের একটা আর দুটো না অনেকগুলো আয়াতকে বাতিল করে দেওয়া হচ্ছে। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই বয়ান করেছেন, ইসলাম মুকাম্মাল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। কোরআনের সূরা মায়েদার তিন নম্বর আয়াতের একটা অংশ যে আমি আজকে, আল্লাহ তাআলা বলছেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে সমাপ্ত করে দিয়েছি, অরদীতু লাকুমুল ইসলামা দীনা, এবং দীন হিসেবে আমি একমাত্র ইসলামকেই মনোনীত করেছি। ইসলাম তাহলে মুকাম্মাল, এই মুকাম্মাল দীনের মধ্যে কোন জায়গায় কোরআনে শর্ত লাগানো হয় নাই, খলিফা ছাড়া জিহাদ চলবে না। হাদিসের মধ্যেও আল্লাহ নবীরা উল্লেখ করেন নাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাক্তু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহি ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি ওয়া মা তারাক্তু শাইআন ইউবঈদুকুম আনিল্লাহি ওয়ইউকাররিবুকুম ইলা নার ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং জান্নাতে যাওয়া যায় এমন কোন আমল আমি বলতে তোমাদেরকে বাদ রাখি নাই। অপরদিকে যে সমস্ত কাজ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে এরকম কোন জিনিস রাখি নাই, যার থেকে আমি তোমাদেরকে বারণ করি নাই। আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবকিছু বয়ান করে গেছেন, আমরা দেখব আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে কোথাও এই শব্দ আছে কিনা যে খলিফা ছাড়া কোনো জিহাদ হবে না। এরপরে যখন কোরআন হাদিসে এরকম কোন শর্ত নাই, তাহলে আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা বুখারী মুসলিমের সহিহ হাদিস, মা বালু উনাসিন, কি হলো কিছু লোকের, ইয়াস্তারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহি, তারা এমন কিছু শর্ত আরোপ করছে যে শর্তগুলো আল্লাহর কালামে নাই। মানিস্তারাতা শর্তান লাইসা ফি কিতাবিল্লাহি, যে ব্যক্তি এমন কোন শর্ত করলো যেই শর্ত আল্লাহর কোরআনে নাই, শর্ত নিজের আরোপ করলো, ফালাইসা লাহু, এই শর্ত করার তাদের কোন অধিকার নাই, এই শর্ত গ্রহণযোগ্য না। ওয়াইন শারাতাহু মিয়াতা মাররা, যদিও সে 100 শর্ত লাগায়, শর্তুল্লাহি আহাক্কু ওয়া আওসাকু, আল্লাহর শর্ত যেগুলো আছে ওইগুলোই বেশি অনুসরণ করা এবং ওইগুলোই মজবুত এবং শক্তিশালী, মানুষের কোন শর্ত দেওয়ার অধিকার নাই। পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে, মা বালুনাসিন, কতিপয় লোকদের কি হয়েছে, কতিপয় লোক কি হলো তাদের, ইস্তারিতুনা শুরুতান, তারা এমন কিছু শর্ত আরোপ করছে যে শর্তগুলো লাইসাত ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে নাই। এরকম যদি তারা শর্ত করে, আল্লাহ রাসূল বলছেন এই শর্ত বাতিল, ওয়াইন শারাতাহু মিয়াতা শর্তা, যদিও 100 শর্ত লাগাক সব বাতিল। এরপরে আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো বলেছেন যাতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, চাই খলিফা হোক, সাওয়ান কানা লিল মুসলিমিনা খলিফাতুন আও ইমামুন আম্মুন আও লাম ইয়াকুল লাহুম, চাই খলিফা থাকুক বা না থাকুক, কোন ইমাম থাকুক বা না থাকুক, বলা হয়েছে তাদের জেহাদ করতে লড়াই করতে বাকাত তাকাদ্দামা বাজুহা। এখানে হাদিসগুলো আসতেছে, জেহাদগুলো কিছু আমি আলোচনা আগেও করেছি, যেমন আল্লাহ রাসূল বলেছেন লাইয়াবরাহা হাযা আদ-দীনু কাঈমান ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুমাস সাআ, মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দ্বীন কায়েম থাকবে, অটল থাকবে, স্থির থাকবে, লাইয়াবরাহা কখনো দূর হবে না, একদল মানুষ থাকবে ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন, যে মুসলিমদের একটা দল ইসাবা একটা ক্ষুদ্র দল লড়াই চালিয়ে যাবে, যুদ্ধ চালিয়ে যাবে, হাত্তা তাকুমাস সাআ কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত। এই হাদিসে কোন খেলাফতের কথা আছে? এখন খেলাফত আছে? খেলাফত ব্যবস্থা এখন মানে আমভাবে নাই, ওনাদের দৃষ্টিতে নাই। আমরা মনে করি এখন ইমাম আছে দুনিয়াতে, নাহলে জেহাদ কেমনে চলে? আছে। বাকি ওনাদের বক্তব্য যদি আমরা ধরি তাহলে এখন খেলাফত ব্যবস্থা ওনাদের দৃষ্টিতে নাই। যখন নাই তাহলে তো এই হাদিস অনুযায়ী জেহাদ বন্ধ হওয়া দরকার, কই জেহাদ তো চালু আছে। তাহলে খলিফা যখন নাই, তোমাদের কথা অনুযায়ী জেহাদ বন্ধ হওয়ার কথা, আর আল্লাহর রাসূল বলেছেন জেহাদ কখনো বন্ধ হবে না, তাহলে এখন খেলাফত নাই, সে অনুযায়ী যারা বলে খলিফা ছাড়া জেহাদ নাই, তাদের ভাষ্য মতে এখন কি থাকবে? জেহাদ বন্ধ থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেহাদ কখনো বাতিল হবে না, বন্ধ হবে না। তাহলে এখন কি হিজবুত তাহরীরের লা খলিফা কি লা জেহাদ ইল্লা বি খলিফা, খলিফা ছাড়া জেহাদ নাই, এটা মানবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একেবারে সব সময় একটা দল জেহাদ করতে থাকবে, সেটা মানবো? কোনটা মানবো, খলিফা থাক বা না থাক? এরপর আরেক হাদিস যেটা আমি আগেও বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুসলিমের মুসলিমের হাদিস হলো সব, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, আমার উম্মতের একটা দল যারা কিয়ামত পর্যন্ত যুদ্ধ চালিয়ে থাকবে, তারা বিজয়ী থাকবে, কখনো তারা দূর হবে না, তারা কি করে নিশ্চিন্ত হয়ে যাবে না, তারা থাকবে, লা তাযালু কখনো দূর হবে না, তারা তারা থাকবে, নিশ্চিন্ত হবে না, তারা ধ্বংস হবে না, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ চালিয়ে যাবে কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়ান সালামা ইবনে নুফাইল আল কিন্দি ক্বালা কুনতু জালিসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামা ইবনে নুফাইল আল কিন্দি বলেন আমি আল্লাহর রাসূলের কাছে বসেছিলাম, ফাকালা রাজুলুন একজন লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ আযালান নাস ওয়াল খাইলা, মানুষেরা তো ঘোড়া ছেড়ে দিয়েছে, মানে আগে যেমন ঘোড়া পালতো, প্রস্তুত রাখতো যে কোনো সময় ঘোড়ায় চড়ে যুদ্ধে চলে যাব, এই মানুষেরা ছিল, এখন তো ঘোড়া ছেড়ে দিয়েছে। দেখেন ঘোড়া কি বলবো আমি, কোরআন শরীফ পড়লে পরে আপনি পাবেন মুজাহিদিনদের হাঁটা, মুজাহিদিনদের চলা, মুজাহিদিনদের নামাজ, যুদ্ধের মাঝে সালাত কেমনে করবে আসনা কোরআনে বলে জানি না আমরা, কারণ কোরআনের এই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়ানো হয় না, নতুবা যুদ্ধের ময়দানে হাঁটাহাঁটি করা যায় নামাজ পড়া অবস্থায়, ইমাম সাহেবের সাথে একদল দাঁড়াবে দুই রাকাত পড়বে, এরা যুদ্ধে চলে যাবে আর যারা যুদ্ধ করছিল তারা আসবে এসে ইমামের সামনে দুই রাকাত পড়বে, এই যে নামাজের মধ্যে কিন্তু আছে, তারা যুদ্ধ চালাচ্ছে নামাজ পড়তেছে, কোরআনে আছে। এরকম ভাবে মুজাহিদদের ঘোড়া, মুজাহিদদের অস্ত্র, মুজাহিদদের চলা, মুজাহিদদের বলা, ওদের খাওয়া কোরআনে সব উল্লেখ করা আছে, বলে আদিয়াতে দবহা ফাল মুরিয়াতে কদহা ফাল মুগিরাতে সুবহা ফাসার নাবি নাকা ফাওয়াসাত নাবি জামা, কি আয়াত পড়তেছেন এগুলো জানেন কিছু? আমি ওই ইমামদের পরীক্ষা নেওয়া ওদের মাঝে মধ্যে ডাকে তো এই আয়াতের অর্থ জিজ্ঞেস করি, এমন কোন আলেম পাইলাম না পর্যন্ত যে ভালো করে তর্জমা করতে পারে। আপনারা পরীক্ষা করেন আজকে গিয়ে প্রত্যেকের মহল্লার ইমামকে জিজ্ঞেস করবো আল্লাহ দিয়ে সুরা তর্জমা করো, ভালোভাবে যদি বলতে পারে আমাকে বলেন যে একজন পাওয়া গেছে, আমি দেখা করবো তার সাথে গিয়ে, ধন্যবাদ দেওয়ার জন্য। কি অর্থ এর? কারণ হচ্ছে এই, এরা জানে না যে ঘোড়ার রচনা এটা, এটা ঘোড়ার সুরা, বলে আদিয়াতে দবহা, ওই ঘোড়ার শপথ করে বলছে আল্লাহ বলছেন আদিয়াত দবহা, যে ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায়, ফাল মুরিয়াতে কদহা, যে খুরের আঘাতে অগ্নিস্ফুলঙ্গ বের করে দেয়, ফাল মুগীরাতে সুবহা, যে সকালবেলা গিয়ে শত্রুর মাঝে গিয়ে হামলা করে দেয়, মুগীরাত যে ধ্বংস দিয়ে দেয় একেবারে, যে সম্পূর্ণভাবে ঢুকে পড়ে, ফাওয়াসাত নাবি জামা আর ফাওয়াসার নাবি নাকা, এবং সে দৌড়ায় আর পায়ের খুরের আঘাতে ধুলাবালু উড়িয়ে যায়। এই ধুলাবালুর মর্যাদা আছে, এই ধুলাবালু আর যুদ্ধের ময়দানে ধুলাবালু, আর বলা হয়েছে জাহান্নামের ধোয়া একাত্র হবে না, এ কোন ধোয়া বুঝতে পারছেন এখন? ফাসার নাবিহি নাকাহা, নাকাহা মানে কি? পড়ো কোরআন পড়ো, এরপরে বলছে ফাওয়াসাত নাবিহি জামা, বুঝতে পারে এই ঘোড়া কোন ঘোড়া? পীর সাহেবের হাদিয়া টানে, সেই ঘোড়া পীরের বোঝা টানে, এই জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন পরিষ্কার আয়াত, ফাওয়াসাত নাবিহি জামা, এরপরে জামা শত্রুদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে যায়। এই ঘোড়ার আলোচনা কোরআনে আছে, খবর আছে কিছু? আমি কত আলোচনা করব, ঘোড়ার আলোচনা আছে, তীরের আলোচনা আছে, ধনুকের আলোচনা আছে, এই ঘোড়ার ঘাসের আলোচনা আছে, এই ব্যাপারে সবই আলোচনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী বলল কি, যে রাসূলুল্লাহ আযালান নাস ওয়াল খাইলা, মানুষেরা ঘোড়া ছেড়ে দিয়েছে, ঘোড়ার গুরুত্ব কমিয়ে দিয়েছে। আযালা মানে আই ইস্তাখফু বিহা ওয়া তারাকুহা, ঘোড়ার গুরুত্বটাকে মানুষেরা এখন কি করে অবজ্ঞা করছে এবং তারা এটাকে ছেড়ে দিয়েছে, ঘোড়া লাগে না, পালে না ওনার। ওয়াদাউ সিলাহ, তারা অস্ত্র রেখে দিয়েছে, আর তারা বলে কি অসির যুদ্ধ কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। কি একটা বলেছেন এখন, কি একটা বলে যেন, সেটাই আছে এখানে হাদিসে আসছে। সাহাবি বলতেছেন ইয়া রাসূল, ওয়াদাউ সিলাহ, ওরা অস্ত্র রেখে দিয়েছে। অকালু লা জিহাদা, আর তারা বলে এখন আর জেহাদ লাগবে না। ওয়াকাদ আদাতিল হারবু আওজারহা, এখন তো জেহাদের বাজার গরম হচ্ছিল, ঠান্ডা হয়ে গেছে, মানে জেহাদ ঠান্ডা হয়ে গেছে, এখন আর জেহাদ লাগবে না, অস্ত্র রেখে দিয়েছে। ফা আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নড়ে চড়ে বসলেন এবং এরকম তাকাইলেন আর বলেন, অকালা কাযাবু, ওরা মিথ্যা বলেছে। আল আন, আল আন জাল কিতাল, হ্যাঁ এখনই তো, এখনই তো জেহাদ চলে এসেছে। আল আন, আল আন জাল কিতাল, এরপরে বলছেন ওয়ালা ইয়াযালু মিন উম্মতি উম্মাতুন ইয়াকাতিলুনা আলাল হাক্কে, জেনে রাখো আমার উম্মতের একদল মানুষ হকের উপরে যুদ্ধ চালিয়ে যাবে। ওয়ায়ুযীগুল্লাহু লাহুম কুলুবা আকওয়ামিন ওয়ায়ারযুকুহুম মিনহুম, আর আল্লাহ তাআলা তাদের জন্য একদল মানুষের মন মনকে বাঁকা করে দিবেন, অন্তর বাঁকা করে দিবেন, আল্লাহ তাআলা ওদের মন বাঁকা করে তার যাদের বিরুদ্ধে লড়াই করা হবে। ওয়ায়ারযুকুহুম মিনহুম, আল্লাহ তাআলা ওই লোকদের থেকে মুজাহিদিনদেরকে রিজিক দান করবেন, তার মানে ওরা কামাই করবে, দুনিয়াদার হবে, ওদের উপরে হামলা করে মুসলিমরা কি করবে, মাল নিয়ে ওদের রিজিক চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে আমার রিজিক তরবারির ছায়া তলে, কোথায়? তরবারির ছায়া তলে। আল্লাহ রাসূল বলেছেন আনা নবিউল মালহামা, আমি যুদ্ধের নবী, আনা নবিউল মালহামা, আমি যুদ্ধ করার নবী। আমি বলি না এই হাদিসগুলো তো আর জানে না, বুজুর্গই বয়ান করে পীর সাহেবের, আমাগো পীর সাহেব হুজুর, আমাগো ইমাম সাহেব হুজুর, এত বড় বুজুর্গ, একটা মুরগি জবাই করতে ভয় পায় বুজুর্গি। এই বেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুরগি জবাই করতে ভয় পাইতো না যুদ্ধ করেছেন? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যুদ্ধের পোশাক পরে ময়দানে নেমেছেন, আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধে যখন সব এদিক সেদিক হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহর নবী একা পড়ে গেলেন, তখন তিনি যুদ্ধের ময়দানে সামনে বাড়ছেন আর বলছেন আনান নবিউল্লাহ কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই বলে তিনি সামনে বাড়ছেন আর যুদ্ধের জন্য সাহাবীদেরকে আহ্বান করছেন, তাআলা ইবাদাল্লাহ, আরে আল্লাহর বান্দারা পালাচ্ছ কেন, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো, আমি ময়দানে আছি, আসো আমার কাছে। এই সাহাবীরা চলে আসলো, এরপরে আবার যুদ্ধ হলো, সেই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করলো এবং পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে সবচেয়ে গনিমতের মাল পাইছিল এই যুদ্ধটায়, হুনাইনের যুদ্ধ। আমি ওই জায়গায় গিয়েছি যেখানে যুদ্ধের মালের গনিমতের মাল বণ্টন হয়েছিল, জেররানা, যেখান থেকে উমরা করার হারামের একটা সবচেয়ে দূরের সীমানা যেটা। আমার সাথে ইমতিয়াজ ভাই আছে না, চলে গেছে, ইমতিয়াজ ভাই ছিল এখানে এই মহল্লারই, উমরা করতে গেছিল, সেও গেছিল, আরো কয়েকজন গেছিল, দেখাইলাম যে এখানে ইতিহাসটা এই। তো যাই হোক, এই যে বিষয়টা, আল্লাহর নবী যুদ্ধ করেছেন, মক্কা বিজয়ের সময় নবীর মাথায় লোহার কি ছিল, পোশাক ছিল, বুকে লোহার পোশাক ছিল, এই সুন্নাত নাই। সুন্নাত আছে কেমনে মিষ্টি খাওয়া যাবে, একটা হাদিস তৈরি করেছে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, আপনারা কি পাইছেন কোথা দিয়ে হাদিস? এমনি বুখারি হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হালুয়া মানে মিষ্টি আর মধু পছন্দ করতেন, এটা খাওয়ার আগে পরে কথা না। হ্যাঁ খাইয়ে খাওয়ার পরে খাইলে হয়তো হজমি শক্তি বাড়তে পারে, সেটা ভিন্ন বিষয়, এটা কোনো ডাক্তারি মত হতে পারে, কিন্তু এরকম কোন সহি হাদিস নাই যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এটা তৈরি করেছে যে সুন্নাত গুলো আছে সেগুলো বাদ, আর যেগুলো নাই সেগুলো কি করে দেখবেন যে আমাদের একদল লোক আছে সুন্নতের তালিম দেয়, এরা শিখায় নখ কাটবে কেমনে, নখ কাটার সুন্নত তরিকা, এই বেটা নখ কাটা সুন্নত ঠিক আছে, দশটা সুন্নত একটা নখ কাটা সে ঠিক আছে, নখ কাটা, খতনা করা, বগলের পশম উঠেই ভালানো, তারপর মোস কাটা, এরকম কতগুলো সুন্নত আছে যা দাইমি সুন্নত, সবসময় সুন্নত, সব নবীদের সুন্নত, ফেতরাত বলা হয়েছে, এরপরে নখ কাটা আছে, কিন্তু নখ কাটার সুন্নত তরিকা এরা তৈরি করেছে, এটা কেমনে, এরকম মোনাজাত ধরো, ধরলে পরে এইখান দিয়ে শুরু করো, এইখানে শেষ করো, বৃদ্ধাঙ্গুল রেখে দাও, ওইটা শেষে করো, এটা কি নখ কাটার সুন্নত তরিকা? কোন সহি হাদিস আছে? একটা জাল হাদিস তৈরি করেছে এই সুফিরা আল্লাহর নবীর সুন্নাত থেকে সরাবার জন্য। ইহুদি খ্রিস্টানরা যে ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই সুফিজমের জাল হাদিসগুলো। আল হাদিস বলে বয়ান করে সবগুলো কি জাল হাদিস, কোন বুজুর্গের চেহারার দিকে তাকাইলে সগিয়ে গেলে সব মাফ হয়ে যায়, আছে কোন হাদিস? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, বুজুর্গরা মরে না, জাল হাদিস। এরকম কত হাদিস আছে। যাই হোক, আমি এখন আজকে জাল হাদিস বয়ান করছি, আজকে যে বিষয়টা চলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়ুযীকুল্লাহু লাহুম কুলুবা কওয়ামিন, আল্লাহ তাআলা এই মুমিন যারা যুদ্ধ করবে এদের জন্য অপরাধ দল মানুষের অন্তর বাঁকা করে দিবেন, মানে ওরা কাফের থাকবে অথবা বেঈমান থাকবে, মুশরিক থাকবে, আল্লাহ তাআলা মুমিনদেরকে দিবেন হুকুমে দেশের যুদ্ধ করো, যুদ্ধ করে তোমাদের রিজিক গুলো নিয়ে আসো, ওয়ায়ারযুকহুম মিনহুম হাত্তা তাকুমাস সাআ, এরপরে বলছেন ওয়ায়া হাত্তা ইয়াতি ওয়াদুল্লাহ, এভাবে কিয়ামত পর্যন্ত এবং আল্লাহর ওয়াদা আসা পর্যন্ত চলতে থাকবে। এরপরে বলছেন আল্লাহু আকবার, ঘোড়া আছে গেছে, ওয়াল খায়রু মাকুদুন ফি নাওয়াসিহা আল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামাহ, সুনানে নাসাই এর 3333 নম্বর হাদিস, 3333 এই হাদিসে পরিষ্কার বলা আছে ওয়াল খায়রু মাকুদুন ফি নাওয়াসিহা, ঘোড়া এর ললাটের সঙ্গে কপালের সঙ্গে, মাকুদুন ফি নাওয়াসি আল খায়র মঙ্গল কল্যাণ লেখা আছে, ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত, বোঝা গেল কিয়ামত পর্যন্ত ঘোড়া লাগবে, এখনো লাগে, এত আধুনিকতার পরও কি লাগে, যুদ্ধের মধ্যে ঘোড়া লাগে, কারণ যে পাহাড়ে পর্বতে ঢুকবে কি দিয়ে, পাহাড়ে আড়াল ঢুকে গেল, উপর থেকে বোমা মারলে পাওয়া যায় না, আর কি করে বোমা মারলেও ঢুকে না, তো সেখানে কি লাগবে, ঘোড়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল খাইলু মাকুদুন ফি নাওয়াসিহা আল খায়র ইলা ইয়াউমিল কিয়ামা। এমনি ভাবে আরেক হাদিস যারা সুনানে আবি দাউদের 2170 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কে, আমার উম্মতের এক দল মানুষ তায়েফা, তায়েফা একজন হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে, তারা যুদ্ধ চালিয়ে যাবে, জাহিরিনা আলা মান নাওয়াহুম, তারা তাদের বিরোধী যারা তাদের বিরুদ্ধে বিজয়ী হয়ে থাকবে, হাত্তা ইউকাতিলা আখিরুহুম আল মাসিহাদ দাজ্জালা, এবং তাদের সর্বশেষ ব্যক্তি মাসিহ দাজ্জালকে হত্যা করা পর্যন্ত যুদ্ধ চলবে, কোন পর্যন্ত, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত। এখন আসুন, এই হাদিসে বলা হয়েছে লা তাযালু তায়েফা, আমার উম্মতের একটা তায়েফা থাকবে, তায়েফা মানে কি, তায়েফার ব্যাখ্যা দিতে গিয়ে কোরআনুল কেমে আরেকটা আয়াত আছে সূরা মায়দার 66 নম্বর আয়াত, সেখানে বলা আছে ইন্নাফু আন তায়েফাতি মিনকুম নুআযিব তায়েফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, আমি যদি তোমাদের একটা তায়েফাকে ক্ষমা করে দেই তো অপর তায়েফাকে আমি শাস্তি দিব যেহেতু তারা মুজরিম ছিল। এটা নাযিল হয়েছিল একটা ঘটনা প্রেক্ষিতে, সেখানে মূলত তিনজন লোক ছিল, ক্বাল আল কুরতুবী ফি তাফসির, ইমাম কুরতুবী আয়াতে তাফসির করতে গিয়ে বলেছেন যে এটা নাযিল হয়েছিল তিনজন লোক সম্পর্কে, তিনজন লোকের দুইজন আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে উপহাস করেছিল আর একজন কিছু বলে নাই, সে চুপে হাসতেছিল, আল্লাহ তাআলা ওই তিনজন লোক সম্পর্কে বললেন আমি তোমাদের একটা তায়েফাকে ক্ষমা করে দিলেও বাকি তায়েফাকে শাস্তি দিব, তাহলে যে তায়েফাকে ক্ষমা করবেন সে তায়েফায় কয়জন লোক ছিল, একজন, যে কোনো কথা বলে নাই কিন্তু হাসছে সে, এর আল্লাহ ক্ষমা করে দিবেন, আর একটা তায়েফা যেখানে দুইজন ছিল তাহলে বোঝা গেল তায়েফা বলতে একটা হতে পারে, একজন হতে পারে। এখন আসেন তাহলে এই হাদিস অনুযায়ী, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের কা তায়েফা থাকবে, তাহলে সেই তায়েফার মধ্যে একজন হতে পারে, একজন হলো যুদ্ধ চালায় যাবে। তাহলে সেখানে আমিরের প্রশ্ন আছে, খলিফার প্রশ্ন আছে, কোন খলিফা না থাকলেও যুদ্ধ চালিয়ে যাবে, এরকম ভাবে সেটাই বলা হচ্ছে এখানে। জাসুআলি দা কান আল ইমা জিহাদু ইয়ামজি বিত্তাইফাতিল্লাযী ইয়াতাকাফফানু তা'দাদুহা মিন শখসিন ওয়াহিদ, যদি একজন দিয়েও যুদ্ধ চলতে থাকে কিয়ামত পর্যন্ত, তাহলে এখানে খলিফার প্রসঙ্গ আসলো কোত্থেকে, এই শর্ত আসলো কোত্থেকে? শর্ত তো দূরের কথা, খলিফা থাকারই ব্যাপার নাই এখানে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল হিজরাতা লা তানকাতিউ মা কানাল জিহাদ, হিজরত ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত জিহাদ চালু থাকবে। এরপরে বলছেন আরেক রাওয়াতে, ওয়ালা তানকালিউ তানকাতিউল হিজরাতু মা জুহিদা আল আদুব্বু, হিজরত ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত শত্রুদের সঙ্গে যুদ্ধ চলতে থাকবে, জেহাদ চলতে থাকবে। বোঝা গেল হিজরত চলতে থাকবে, জেহাদও চলতে থাকবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতিয়া তাওবাতু ওয়ালা তানকাতিয়া তাওবাতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, হিজরত ততদিনে বন্ধ হবে না যতদিনে তওবা বন্ধ হবে না, আর তওবা ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে, কিয়ামত না হবে, ততক্ষণে তওবা বন্ধ হবে না, আর তওবা যতদিনে বন্ধ হবে না অতদিনে হিজরত বন্ধ হবে না, আর যতদিনে হিজরত বন্ধ হবে না অতদিনে জিহাদ চলতে থাকবে। তাহলে কি বোঝা গেল? এটা ওই হিজরত না, হিজরত তো সর্বনাশ করেছে, এখন হিজরত তো গেছে, কেউ ঘরের থেকে বেরোয় তিন দিনে গেল, চার দিনে গেল, চল্লিশ দিনে গেল, হিজরত করলো। হিজরত করার পরে সাহাবিরা কি আবার মক্কায় ফিরে আসছিলেন? তো হিজরত করলে বের হয়ে যাও আর জীবনে বাড়ি ফিরে আসো না, ওটার নাম হিজরত। মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন, ওমরা করতে আসতেন, হজ করতে আসতেন, তাড়াতাড়ি চলে যেতেন যাতে করে হিজরতটা বন্ধ না হয়ে যায়, মানে হিজরতের সবজন কাটা না যায়। যদি মক্কায় মরে গেলাম তাহলে আবার হিজরতের সবটা কাটা যাবে, এই ভয়েতে যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন, মক্কায় থাকতেন না। তাহলে আসুন, এখন যারা ঘর থেকে বের হইয়া তিন দিনে গেল, চল্লিশ দিনে গেল বা আরো বেশি দিনে গেল, এরপরে আবার ফেরার তারিখ ঠিক আছে, এইটাকে হিজরত বলা যাবে? এইটাকে শাব্দি করতে হিজরত বলতে পারেন, কিন্তু হিজরত এবং নুসরত এটা ইসলামের একটা পরিভাষা। মক্কার থেকে লোকেরা ঘর বাড়ি ছেড়ে মেয়ে সব ত্যাগ করে দারুল ইসলামে হিজরত করেছিল, আর মদিনার লোকেরা তাদেরকে স্থান দিয়েছিল, ঘর বাড়ি ছেড়ে দিয়েছিল, জমি জমা ছেড়ে দিয়েছিল, ওই ছিল আনসার। সেই হিজরত এবং নুসরাতকে কোথায় নিয়ে গেছে? ইসলামের এই ক্ষতি কি বুশের বোমার দ্বারা হবে? এই ক্ষতি বুশের বোমার দ্বারা হয় নাই, এই ক্ষতি ওবামার বোমার দ্বারা হয় নাই, এই ক্ষতি হয়েছে কাদের দ্বারা? ইসলামের পরিভাষাগুলোকে পরিবর্তন করে দিয়ে, অর্থকে বিকৃত করে দিয়ে মুসলমানদের অন্তর থেকে হিজরত, জেহাদ, এই সব পরিভাষাগুলো সব বিকৃত করে দিয়েছে। আজকে মনে হয় আজকে যাদের এই লেকচারগুলো যারা শুনে না, তারা হিজরত বলতে জিজ্ঞেস না কি বুঝবে? হিজরত করা মানে ওই যে তিন দিনে যাওয়া, নুসরত করা মানে ওদেরকে ভালো করে বিরিয়ানি খাওয়া, মুরগি খাওয়া, বিরিয়ানি খাওয়া, যে মহল্লায় যাইবে তিন দিন ভালো করে খাওয়াও, এটার নাম কি? দেখছেন হিজরত আর নুসরত কোথায় চলে গেছে? এগুলোর নাম কি? হিজরত। এর নাম কি? নুসরত। আমার কথায় যদি কারো অন্তরে কষ্ট লাগে, সেটা আল্লাহর জন্য লাগবে, বোঝার চেষ্টা করবেন, ক্যালেখান থেকে বের হয়ে গিয়ে সমালোচনা করার চেষ্টা করবেন না। সমালোচনা করলে কোনো ক্ষতিও নাই, এগুলো পরোয়াই করি না, কি হবে আর। কিন্তু তুমি তোমার নিজের ইমানকে চেষ্টা করো ঠিক করার জন্য, ইসলামের কোনো পরিভাষাকে নিয়ে তোমরা উপহাস করো না, ইসলামের কোনো পরিভাষাকে ধ্বংস করে দিও না। তুমি জিহাদ করতে চাও না, ঘুমিয়ে থাকো, যারা জিহাদ করতে চায় তারা সহিটা বুঝবে, লড়াই করবে। তুমি কেন তাদেরকে পরিবর্তন করে দিচ্ছ? কেন তাদের ইমানে আগুনকে নষ্ট করে দিচ্ছ? কেন তাদেরকে জিহাদ হিজরত সম্পর্কে ভুল বুঝাচ্ছ? কেউ আছে কলমি জিহাদ করে, কলমের জিহাদ, কলমি জিহাদ, কেউ আছে নফসের জিহাদ করে, নফসি জিহাদ, কত রকম জিহাদ, কেউ আছে জেহাদের বয়ান দিয়ে মুরগির রান খায়, এটাও জেহাদ। কেউ আছে বিবির সাথে জেমা করে, এটাও জেহাদ। মেয়ে লোকেরা বাচ্চা পালন করে, এটাও জেহাদ, কারণ দুধ খায়, বাচ্চারা টানাটানি করে না, এটা জেহাদ তো হয়। কত ভাবে জেহাদকে নিয়েছে আল্লাহর নবীর সাহাবিদের সামনে, যখন হাইয়ালাল জেহাদ বলা হতো তখন সাহাবিরা কি বুঝতেন? নফসের জেহাদ বুঝতেন। হ্যাঁ, নফসের জেহাদ আছে, আমি রহস্য করছি, হাদিসে আছে এটা, আল মুজাহিদুন জাহাদা নফসাহু, প্রকৃত মুজাহিদ সে যে নফসের বিরুদ্ধে লড়াই করে। ঠিকই তো আছে, কারণ জেহাদে গেলে নফসে বাধা দেয়। আমি যে কলমি জেহাদ করি, এই যে জিকির করি, এই যে কি করি বাচ্চা বালি, এই যে দিনের দাওয়াত দিয়ে সব জেহাদ করছি, কেন জেহাদে যাবো? জেহাদে গেলে যদি মরিয়ে যাই এগুলো করবে কে? এরকম হাজার বাধা দেয়, এই বাড়ি গেড়ি কি হবে, সন্তান কি হবে, এরকম বাধা নফসের থেকে আসে। ওই সময় নফসের বিরুদ্ধে জেহাদ করে সব ফেলে দিয়ে অস্ত্র নিয়ে মুসলমানদের যুদ্ধে চলে যাওয়া, এটা নফসের জেহাদ না? এই তো মুজাহিদ নফসমান জাহাদ নফসাহু, যে প্রকৃত মুজাহিদ সে যে নফসের বিরুদ্ধে কি করে, কারণ জেহাদে গেলেও নফসে বাধা দেয়, হাজার অজুহাত দাঁড় করায়, সংশয় তৈরি করে দেয়, এই সবগুলোকে ছিন্ন করে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে কোথায় যেতে হয়। কাজেই বিষয়টা আমরা মানি, তবে ব্যাখ্যা ওদেরটা মানি না। আমরা বিষয়টাকে মানি নফসের জেহাদ, তবে ওই হাদিস ঠিক না আবার, যে আল্লাহর নবী কোন এক যুদ্ধ থেকে এসে বলছেন রাজান আমিনাল জেহাদ আসগারিলাল জেহাদ আকবার, আমরা বড় ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরে এসেছি। তার মানে ছোট জেহাদ হলো অস্ত্র যুদ্ধ, আর নফসের যুদ্ধ হলো বড় যুদ্ধ। এই জন্য আমাদের দেশে একটা দল আছে, মুজাহিদ কমিটি আছে না, এরা জিকির করে, কি করে, মুজাহিদের নাম শুনলে কুফফারদের মাথা খা হয়ে যায়, আর এরা প্রত্যেক মসজিদে সাইনবোর্ড লাগিয়ে রাখছে মুজাহিদ কমিটি। এদেরকে পুলিশ খোঁজারও প্রয়োজন মনে করে না। এহুদি খ্রিস্টানরা পর্যন্ত জেহাদের অর্থ বুঝলে এরা বুঝে নাই। এহুদি খ্রিস্টান বুঝেছে যে ওই যে জেহাদ করে মুজাহিদ কমিটি, ওই জেহাদের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদ না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদ তো ওরা করে যাদের কাছে ভারী ভারী অস্ত্র আছে, মেশিন গান আছে, যাদের কি আছে পোশাক আছে, যারা গুলি করে, যারা পাহাড়ে থাকে, ওরা সেই মুজাহিদ। আর ওই যে মসজিদে বসে ইল্লাল্লাহ ধাক্কা মারে কলপ ফাটাই ফেলায়, এরা কলপ ফাটায় ঠিকই, কিন্তু এরা কিনা ওই মুজাহিদ। এই জন্য নফসের জেহাদ বড় জেহাদ, বানাইল একটা হাদিস। আমি এরপরে বলতে চাই, যদি হাদিসটাকে তর্কের খাতিরে মেনে নেই, তাই আমি জিজ্ঞেস করি, তোমাদের ভাষ্যমতে হাদিসটা আল্লাহর নবী কি যুদ্ধে না গিয়ে বলেছিলেন, না যুদ্ধ করে এসে তারপরে বলেছিলেন? ওই হাদিসটার অর্থ হচ্ছে রাজা না, আমরা প্রত্যাবর্তন করেছি ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে। তার মানে বড় ছোট যুদ্ধ আগে করে এসছে, অস্ত্রের যুদ্ধ আগে করে এসেছে, এরপরে বড় যুদ্ধ নফসের জেহাদ। আমরা তুমিও তাহলে এই কাজটা করো, আগে অস্ত্রের যুদ্ধ করো, তারপরে বলো যে আমরা ছোট যুদ্ধ করতে চাই। এর মানে হচ্ছে এই যে অস্ত্রের যুদ্ধ করার পরে কেউ যেন ঘুমাইয়া না যায়। ওই যে অস্ত্র রেখে দিয়েছে, ঘোড়া গুরুত্ব কমে গেছে, এই লোকদেরকে বলছে না না এখনো তোমার যুদ্ধ চালিয়ে যেতে হবে, নফসের যুদ্ধ চলতে থাকবে, যে কোনো সব বাধা আসবে লড়াই করতে থাকবে। তো যাই হোক, এরপরে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এটার উপরে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা ক্যাসেটে আছে বা ওই ইন্টারনেটে আছে, গুরুত্বপূর্ণ আলোচনা আছে সূরা তাওবার 111 এবং 12 নম্বর আয়াতের উপরে। আজকের সেই আলোচনা বিস্তারিত করছি না। এখানে বলা আছে আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ক্রেতাকে, বিক্রেতাকে, মুমিন। পণ্যটা কি? পণ্য, পণ্য মুমিনদের জানমাল, খালি জানমাল না। আল্লাহ তাআলা কি কুফরদের জানমাল কিনবে নাকি? শেরেক জুতো পীরে মুরিদদের জানমাল কিনবে নাকি? না না, পচা মাল তো আপনিও কিনেন না, বাজারে গেলে পচা চিংড়ি মাছ আপনি কিনেন নাকি? পচা চিংড়ি মাছ আপনি কিনবেন না, আল্লাহ মুখ্যা মাখা পচা জানমাল কিনবে কি জন্য? এত সোজা না আল্লাহ তাআলা জান্নাত, এত সোজা না। হাদিসে আছে আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য বড় দামি, আর সে আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। আল্লাহর পণ্যটা কি? আল্লাহ তাআলা যে পণ্য দিয়ে তোমার পণ্য ক্রয় করছেন, সে আল্লাহর পণ্যটার নাম কি? জান্নাত। এটা তো সোজা না, পচা মাল দিয়ে আল্লাহ তাআলা ওই জান্নাত দিবেন না। এই জন্য সূরায়ে তওবার 112 নম্বর আয়াতে কোয়ালিটি বয়ন করে মালটা কেমন হতে হবে, আত-তায়িবুনাল আবিদুনা সাইহুনাল আবিদ হামিদুনা রাকিউনা সাজিদুনা আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এটা পর আলোচনা আছে আমার, 13টা বৈশিষ্ট্য, 13টা নয়টা নয়টা গুণ থাকতে হবে, এইগুলো থাকলে তারপরে ওই মালটা আল্লাহ কিনবেন। দেখ সে আলোচনা আমি আজকে করছি না, এখানে দেখার উদ্দেশ্য যে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, তাহলে মুমিনরা যুগে যুগে আল্লাহর কাছে বিক্রি করবে, বিক্রি করে দিয়ে ময়দানটা কোথায় হস্তান্তর করতে হবে না, সে হস্তান্তর করবে কোথায়? আল্লাহ আকবার বলেছেন ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা কি করবে? ফায়াকতুলুনা ওয়া ইয়ুক্তালুন, তারা মারবে আর মরবে। এখন হিজবুত তাহরীরের বক্তব্য অনুযায়ী যদি খলিফা ছাড়া জিহাদ না হয়, তাহলে এখন বর্তমানে ওনাদের ভাষ্য মতে খেলাফত নাই, তাহলে এখন যারা মুমিনরা তারা আল্লাহর কাছে জানমাল বিক্রি করবে কেমনে? বাজার তো বন্ধ, বাজার নাই। হিজবুত তাহরীরের ভাইদেরকে বলছি যারা আছেন এখানে, অনেকে আছেন আমার জানা মতে, আপনাদেরকে বলছি কোরআনের বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন। এই যে আল্লাহ তাআলা বললেন মুমিনদের জান মাল আল্লাহ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকতুলুন, এখানে খলিফা শর্ত আছে? এখন বর্তমানে ওনাদের ভাষ্যমতে খলিফা নাই, তো খলিফা না থাকলে জিহাদ নাই, তাহলে এখন আপনারা যদি জানমাল বিক্রি করতে চান ওনাদের ভাষ্যমতে বিক্রি করতে পারবেন? তাহলে আয়াতের অর্থটা কি? তাহলে আপনি তো ইচ্ছা করলেও বিক্রি করতে পারবেন না, আপনার বিক্রির বাজার বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কি হিজবুত তাহরীরের বক্তব্য অনুযায়ী মুমিনদের জানমাল আল্লাহর কাছে বিক্রয় করা বন্ধ থাকবে না আল্লাহর কালাম অনুযায়ী চলতে থাকবে? কোনটা চলতে থাকবে? আসুন এরপরে বাস্তব দলিল নেবারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। মুসনাদে আহমদ সহিহ আল জামে এর ভিতরে আছে 6445 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার মাল রক্ষা করতে গিয়ে লড়াই করেছে এবং শহীদ হয়ে গেছে, সে শহীদ। একজনের মালের উপর হামলা হয়েছে, বাড়ির উপর হামলা হয়েছে, সে তার নিজের মাল রক্ষা করতে গিয়ে যুদ্ধ করে মারা গেল, সে কি শহীদ। এখন হিজবুত তাহরীরের কথা মানলে মালের উপর যখন হামলা হবে তখন আমার তালাশ করে খলিফা আছে কিনা, খলিফা যদি থাকে তাহলে ওই খলিফার অনুমতি নিয়ে আমি কি করব, যখন আমি তার বিরুদ্ধে লড়াই করবো ডাকাতের বিরুদ্ধে, তারপরে মারা গেলে শহীদ, আর আগে কিনা? আল্লাহর রসুলকে শর্ত লাগিয়েছেন, আল্লাহর রসুল বলেছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তার মাল হেফাজত করতে গিয়ে রক্ষা করতে গিয়ে মারা গেল সে শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, আর যে ব্যক্তি নিজের জান হেফাজত করতে গিয়ে মরে গেল সেও শহীদ, নিহত হলো সেও কি? তার মানে আপনার উপর হামলা করেছে, আপনি তার উপর হামলা করতে গিয়ে আপনি মরে গেলেন শহীদ, মানে মারা গেলেন, আপনিও কি? খলিফা ছাড়া জিহাদ নাই হিজবুত তাহরীরের এই বক্তব্য মানা হয়, তাহলে আমার উপর কি হামলা করলে আমার আগে দৌড়ে যাইতে হবে একজন খলিফা কি করতে, ঠিক করতে? খলিফা থাকবে তাহলে আমি কি করবো? হামলা প্রচার করবো, নাহলে আমার কতল করে ফেললো, আমি কি হবো না? আর শহীদ হবো না এমনি ভাবে, কারণ লড়াই না করলে আপনি শহীদ হবেন কি করে? এরকম বলা আছে, এখানে বলা আছে অমান কুতিলা দুনা দমিহি, যে নিজের জীবন রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে, কাজে জীবন রক্ষা করতে লড়াই করতে হবে, এমন আপনি গর্দান পেতে দিলেন আর সে কেটে ফেললো, আপনি শহীদ হয়ে গেলেন, তা বলা হয় নাই, কিন্তু খুব খেয়াল করে বুঝবেন। এরপরে বলা আছে অমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তিকে তার দীন হেফাজত করতে গিয়ে হত্যা করা হলো সেও শহীদ। এরপরে বলছেন অমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তিকে তার পরিবার সংরক্ষণ করতে গিয়ে পরিবারের হেফাজত করতে গিয়ে যে নিহত হলো সেও শহীদ। আপনার পরিবার হামলা করেছে কেউ, আপনি তা প্রতিহত করতে গিয়ে নিহত হলেন, আপনি কি? এই হাদিসে কোনো খলিফা শর্ত আছে? কোনো শর্ত নাই। আসেন এখন আমার বাড়ি ঘরে হামলা করলে যদি আমি লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যাই, তাহলে যদি কোনো মুসলিম দেশের উপরে কুফফাররা হামলা করে তাহলে কি হবে? দিনের উপরে হামলা করেছে, অমান কুতরা দুনা দিনহি, এখানে দিন উল্লেখ করা আছে, দিনের উপরে হামলা করেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কেউ মারা গেল, নিহত হলো, সে কি এখন দিনের উপর হামলা হচ্ছে না? একটা হিন্দু সাহস পাচ্ছে নবীকে নিয়ে কথা বলতে, কত বড় দুঃসাহস! এখানে এমন কোন যুবক নাই যে যুবকেরা, হ্যাঁ মিছিল করার যুবক আছে, আল্লাহ নবীর সাহাবীকে মিছিল করেছেন আল্লাহ নবীর বিরুদ্ধে, যখন আবু রাফে মক্কার ইহুদি, কাব ইবনে আশরাফ মক্কার ইহুদি আল্লাহ নবীর বিরুদ্ধে হেজু করেছে, তখন কি সাহাবীরা মিছিল করেছেন? আল্লাহর নবী কি করেছেন? একটা প্রতিবাদ সভা দিয়েছেন, সম্মেলন করেছেন, কি করেছেন? বুখারীর হাদিসে পড়বেন, কিতাবুল মাগাজি, সাহাবীদেরকে বলছেন কে আসো ওকে দেখে নেওয়ার জন্য। একজন সাহেব বলে আসলে আমি আসি, তার আমার কিছু বলার সুযোগ দিতে হবে, আচ্ছা যাও করো, কতল করে আসে নাই হাদিস আমি বয়ন করেছি আগে। তাহলে এখন এই ঔষধটা কাজে লাগান যায় না? এটা লাগায় না, লাগায় কি মিছিল করে, কারণ মিছিল করলে পত্রিকায় ছবি আসবে, নাম হইবে, দলে লোক ভিড়বে, বিদেশিরা দেখবে, চান্দা উঠান যাবে। এই তো নাকি ই হাল তেরা চাল হায়, মকসুদ তেরা মাল হায়, ক্যা হায়, ই হাল তেরা চাল হায়, মকসুদ তেরা মাল হায়। ছবিটা পত্রিকায় আসুক, দেখাইবে বউরে আমার ছবি আসছে পত্রিকায়, এছাড়া আছে কিছু? নতুবা সত্যিকার অর্থে যদি আল্লাহর রসুলের কোনো কি থাকে, মুহাব্বিন থাকে, তাহলে এই জমিনে আল্লাহর নবীকে উপহাস করেছে, এই জমিনে আল্লাহর নবীর কার্টুন ছেপে দিয়েছে, দেখেন নাই কত মারাত্মক শব্দ লিখেছে, মুহাম্মাদকে উপহাস করেছে মহা আহাম্মক। আমার কাছে এটার পুরো লেকচারটা আছে, কিভাবে হাদিসগুলো বিকৃত করেছে, আল্লাহর নবীর কি রকম কার্টুন ছবি এঁকেছে। এরপরেও সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিয়াদ নামক সেই ছেলে জীবিত আছে না এখনো? কোথায় সে নবীর সৈনিকেরা? এই জন্য মনে রাখতে হবে, দিনের উপর হামলা করলে তার বিরুদ্ধে যারা লড়াই করবে সে শহীদ, তার শহীদ হতে গেলে আফগানিস্তান যেতে হইবে। আমি আমার এই বক্তব্য যারা শুনছেন তাদের পরিষ্কার বলছি, এই সময় ধোকায় পড়বেন না। বাংলাদেশে যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে উপহাস করে মজাক করে, আপনি যদি একা পারেন তাকে কতল করে ফেলতে, তাহলে আপনি কতল করে ফেলবেন? এজন্য যদি আপনিও শহীদ হয়ে যান, মারা যান, নিহত হন, ইনশাল্লাহ আপনি একাই আল্লাহ তাআলা শহীদ হিসেবে উঠতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ নবী কোনো শর্ত দেন নাই, কাজে মনে রাখতে হবে। আসুন আবু বসির, উঠেন না, উঠে পাইবেন কি? দলিল তো সামনে সব। আবু বসির, এগুলো এলেমের বিষয়, গোমরা করার জন্য কোরআন হাদিসের ধারে কাছে গেলেন নাই। এই লোকগুলো পায় একটা হাদিস পড়ে শিখছে, লা জিহাদ ইল্লা বিল খলিফ, খলিফা বলতে পারে না, খলিফ ছাড়া জিহাদ নাই। আর এইগুলো কতগুলো বিভ্রান্ত যুবকেরা ছড়াচ্ছে, আমাদের মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি, আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধির একটা অংশ ছিল, মক্কার থেকে যদি কোনো মুসলমান হিজরত করে মদিনায় যায় কি করতে হবে? ফেরত দিতে হবে। কিন্তু মদিনার কোনো মুসলমান যদি মক্কায় চলে আসে তাকে ফেরত দেওয়া হবে না, মোরতাদ হয়ে আসলে। আল্লাহর নবী এটা মেনে নিলেন। বাহ্যিকভাবে এটা দেখা যায় মুসলমানদেরকে অপমান করা হয়েছে, কিন্তু কোনো অপমান নাই এখানে। কারণ হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মেনে নিয়েছেন এজন্য যে ইসলাম থেকে মোরতাদ হয়ে মক্কে আসবে, এরকম মোরতাদ মুসলমানের কোন দরকার আছে? বরং তারে মদিনা থেকে বের করে দেওয়াই ভালো। তো যাই হোক, মক্কার কিছু লোকেরা ইসলাম গ্রহণ করলো, আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন হিজরত করে মদিনায় চলে গেছেন, মক্কার লোকেরা চলে গেছে, দুজন পাঠাইছে যে শর্ত অনুযায়ী এই আবু বসির যেহেতু মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, শর্ত ছিল ফেরত দিতে, ফেরত দিয়ে দেন। আল্লাহর নবী শর্তের তো বরখেলাপ করেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসিরকে বললেন যে যাও, তোমাকে নিতে আসছে দেশে মক্কায় চলে যাও, সবর করো, নির্যাতন সহ্য করো, আল্লাহর কাছে বলো। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই দুইজন মক্কার কাফের রওনা হয়ে চলে আসলো মদিনার শহর বের হয়ে জুল হুলাইফা নামক যে বর্তমান মিকাত, এইখানে বসলো কিছু নাস্তা খাওয়ার জন্য। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের তরবারি দুটো ধরে বললেন যে মাশাআল্লাহ কি সুন্দর তরবারি, তো কাফের তো তারিফ করলে ফলে, আরে এই তরবারি দিয়ে কত যুদ্ধ করেছি, একটু হাতে নিয়ে দেখি, দেখো দেখো অসুবিধা কি, হাতে নিয়ে দেখলো তো মারলো একটা গর্দানির পরে, একটা শেষ আর একটা দৌড়। চিন্তা করো দৌড় দিয়ে যদি মক্কার দিকে যায় তো ধরে ফেলবে, মদিনার কাছে দৌড় দিয়ে গেল মদিনা আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দেখি বুঝতে পারছেন কাম হয়েছে। আল্লাহ রাসূল বললেন লাকাদ জাহাদা রাজুল জোরান, এই লোকটা তো যুদ্ধের আগুন জ্বালাই দিল। যাই হোক ওই কাফেরটা গিয়ে আল্লাহ নবীর সামনে পড়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমার সাথীকে কতল করা হয়েছে, এবারে আমার নাম্বার, এবারে আমার নাম্বার। আল্লাহ রাসূল বলল আবু সুফিয়ান কষ্ট করছ কি, তুমি তো যুদ্ধের আগুন জ্বালাই দিলা, কে আছো এরকম যে ওকে দেখবে? এতটুকু কথা বললেন। আল্লাহ নবীর সাহাবীরা বোকা ছিলেন না, বুঝতে পেরেছেন যে আমাকে আবার ফেরত দিবে, আর আবার ফেরত দিলে তো এইবার আরো কঠিন অবস্থা হবে। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার ওয়াদা পূরণ করেছেন, আপনার ওয়াদা ছিল, চুক্তি ছিল মক্কার থেকে হিজরত করে কেউ মদিনায় গেলে তাকে ফেরত দেওয়া, আপনি সেটা পূরণ করেছেন, এরপরে আল্লাহ তাআলা আমাকে গনিমত দিয়েছেন, এটা তো আপনি করেন নাই। আল্লাহ রাসূল বলেন যে তুমি তো যুদ্ধের আগুন জ্বালাই দিলা। উনি বুঝতে পারলেন চলে গেলেন, আর এখন আর নবীর নবী কোন আদেশ তো দেন না, এখনো তাড়াতাড়ি ভাগলো এখান থেকে, পালাই গেল মদিনা দূরে পাহাড়ে, যেখান থেকে মক্কার ব্যবসায়ীরা শাম সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করতে যায়, এই পাহাড়ি অবস্থান নিল এবং এখানে গিয়ে এখন পাহাড়ে থাকে, অস্ত্র তো আছেই সাথে, এই দুইটা গনিমত পেল না, কাজী দুইটা তো আছেই। এবারে যখনই ওখান থেকে কাফেলা যায় মক্কার ব্যবসায়ীরা তাদেরকে ধরে মাল সামাল রেখে দেয়, পাহাড়ে বসে ভালোই খাইতেছে। মক্কায় খবর ছড়াই পড়ল, এবারে মক্কায় যারা মুসলমান হয়েছিল হিজরত করে মদিনায় গেলে ফেরত দিবে, ভয়েস রে হিজরত করতে পারতো না, এরা চিন্তা করলো আল্লাহ রাস্তা খুলে দিয়েছে, এখন সব গিয়ে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দলে গিয়ে যোগ দিচ্ছে। ওখানে গিয়ে তারা বেশ দল ভারী হয়ে গেল, এখন মক্কার লোকদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, যাওয়ার সময় যায় আসার সময় যায় মাল সামান ভরে নিয়ে আসে, অস্ত্রের দ্বারা দিয়ে যাও সব গনিমতের মাল কই যাও সব দিয়ে যায়। মক্কার লোকেরা শেষ পর্যন্ত আল্লাহ নবীর কাছে গেছে যে চুক্তির হুদাইবিয়ার সন্ধির এই ধারাটা আমরা উড্ডো করলাম, আপনি ওনাদেরকে এখন ফিরে নিয়ে আসেন, আর মক্কার থেকে যারা হিজরত করে চলে আসবে তাদেরকে আর ফেরত দেওয়া লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বসিরকে পত্র লিখলেন, তখন তিনি ছিলেন মুমূর্ষু অবস্থায়, আল্লাহ নবীর পত্র পেয়ে বুকের উপর রাখলেন, তারপরে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কাহিনী বলার উদ্দেশ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এখানে বসে যুদ্ধ করতেন, আল্লাহর নবীর মতো মহান ব্যক্তি থাকা সত্ত্বেও তার নেতৃত্বে যুদ্ধ করেছেন, খলিফার নেতৃত্বে যুদ্ধ করেছেন, তো খলিফা ছাড়া যারা জিহাদ বলে না তারা আবু বসিরকে কি বলবেন? হিজবুত তাহরির ভাইদেরকে বলছি আপনাদেরকে বিভ্রান্ত করছে, এই বিভ্রান্তির থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে পাহাড়ে অবস্থান নিয়ে মক্কার কুফফারদের সঙ্গে যুদ্ধ করে তাদের হামলা করতেন, আল্লাহর নবী তো তখন জীবিত, এই খলিফার পরামর্শ নাই, অনুমতি নাই, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এখানে কোন খলিফা ছিল? খলিফা নাই, এরপর তিনি যুদ্ধ করেছেন, বোঝা গেল যুদ্ধের জন্য কোন খলিফা শর্ত না। এরকম ভাবে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস, হুসাইন ইবনে আলী, ইমাম হুসাইন যখন যুদ্ধ করেছেন ইয়াজিদের বিরুদ্ধে তখন কোন খলিফা ছিল? ইয়াজিদকে উনি খলিফা মানেন নাই, তো এ খলিফা ছিল ইয়াজিদ, ইয়াজিদকে মানেন নাই, তাহলে ইমাম হুসাইন যে যুদ্ধ করলেন আপনি ইমাম হুসাইনকে শহীদ বলবেন কিনা? যদি আপনি ইমাম হুসাইনের যুদ্ধকে সহি বলেন তাহলে উনি শহীদ, আর যদি বলেন যে না ইমাম হুসাইনের যুদ্ধ সহি হয় না, কারণ খলিফা ছিল, খলিফার বিরুদ্ধে বাগাওয়াত করে তার বিদ্রোহী, বিদ্রোহী হইলে যুদ্ধে শহীদ হওয়ার দূরের কথা, নাউজুবিল্লাহ, তাহলে ইমাম হুসাইনকে আপনি কি বলবেন? হিজবুত তাহরির ভাইদেরকে বলছি চিন্তা করো, ইমাম হুসাইন যে শহীদ হয়েছিলেন তিনি কোন খলিফার অধীনে যুদ্ধ করেছিলেন? বরং তখন যে খলিফা নিয়োগ করা হয়েছিল ইয়াজিদকে উনি তাকে মানেন নাই, তার বিরুদ্ধে লড়াই করলেন, শহীদ হলেন সপরিবারে। নবীর পরিবার যে শহীদ মারা গেল যুদ্ধের ময়দানে, তুমি শহীদ বলবে কিনা? যদি শহীদ বলো তাহলে বলো তিনি কোন খলিফার অধীনে যুদ্ধ করেছেন, খলিফার অধীনে তো যুদ্ধ করেই নাই, বরং তখন যে খলিফা ছিল তার বিরুদ্ধে যুদ্ধ করলেন, তাহলে তোমার ভাষ্য মতে তো বাগাওত হওয়া দরকার, বিদ্রোহী বলা দরকার, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি নবীর পরিবারকে বিদ্রোহী বলবো না, ইমাম হুসাইনকে আমি বিদ্রোহী বলবো না, সেটা ভিন্ন বিষয়। আমি এই যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ইমাম হোসাইনকে আমি বিদ্রোহ বলবো না, বিদ্রোহী বলবো না, শহীদ বলবো। তাহলে শহীদ হলেন, তিনি যুদ্ধ করলেন, তখন কি কোনো খলিফা ছিল? আরো দলিল নেবেন, ইমাম ইবনে তাইমিয়া যুদ্ধ করেছেন, তৎকালীন সময় যে তাতারি ছিল, একবারে বাতিনি ফেরকা ছিল, তখন যে যুদ্ধ করেছিলেন তখন কোন খলিফা ছিল? খলিফারা তো ওই তাতারিরই ছিল। এরকম ভাবে আরো যদি আমরা দেখতে যাই যে বর্তমান যুগে যারা এরকম কথা বলছে যে জেহাদ করতে হলে খলিফা লাগবে, খলিফা ছাড়া জেহাদ নাই, তারা মূলত তাদের এই বক্তব্যের মাধ্যমে যারা জেহাদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা যুদ্ধ ঘোষণা করেছে তাদের পক্ষেই সমর্থন করছে, তাদের সাহায্য করছে। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে হেজবুত তাহারির এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সনে, যখন 1953 সন থেকে তারা কাজ করছে। এখন যদি তারা বলে নুসরাত চাইতে খলিফা লাগবে, এতদিন পর্যন্ত আর খলিফা তৈরি করতে পারে নাই, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন যুদ্ধ করেছিলেন তখন কতজন লোক ছিল নবীর সঙ্গে? আরেকদিকে তারা দাবি করে তাদের সারা বিশ্বে এত এত লোক আছে, ইনশাল্লাহ আগামী জুমাইগুলো আসবে, আমরা আগামী জুমায় হিসাব দেবো তাদের কতগুলো লোক আছে, কি তারা দাবি করে। এজন্য এখানে একটা লিফলেট কি জন্য জমা দিয়ে আমি পড়ি না, এখনো পড়ে দেখবো ইনশাল্লাহ, একটা আন্ডারমার্ক করা আছে, সেখানে লেখা আছে সুতরাং এগিয়ে আসুন, এদেশের মুসলিমদের উচ্চাকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিন, নিজেদেরকে সংঘবদ্ধ ও সংগঠিত করুন, বর্তমান শাসকদের ক্ষমতা থেকে অপসারণ করুন ও হিজবুত তাহারির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তো কি সুন্দর, ক্ষমতা হস্তান্তর করে দিবে, ক্ষমতা হস্তান্তর করে দিবে, চাইলে দিয়ে দিবে, তো চাও না ক্ষমতা চাও দিয়ে দেয় দেখি দেয় নাকি, কি সুন্দর মজার খবর। এইভাবে ক্ষমতা হস্তান্তর করে কেউ? এর চেয়ে বরং গণতন্ত্রী যারা তাদের বক্তব্য এর চেয়ে ভালো। গণতন্ত্রীরা বলে যে আমরা গণতন্ত্রের রাজপথে মিছিল করি, আন্দোলন করি, মারামারিও করি মাঝে মধ্যে, আর এটা তো তাও নাই। তাহলে গণতন্ত্রীরা একটা শিরিক করে আর কয়েকটা বেদাত করে। গণতন্ত্রীরা গণতন্ত্র শিরিক, গণতন্ত্র কি শিরক, কারণ গণতন্ত্রে এটা খালি একটা দল না, গণতন্ত্র একটা মতবাদ, এর কিছু আকীদাগত বিষয় আছে। আকীদা হচ্ছে গণতন্ত্র, আকীদা কি সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা আকীদা না? ইমান, ইমান, এটা কি আমাদের ইমানের তাওহীদের ইমান, ওদেরও তাওহীদের ইমান। আমাদের তাওহীদ মানে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আর ওদের তাওহীদ কি জনগণ ছাড়া কোনো ক্ষমতার মালিক কেউ নাই, তো এটা তাওহীদ না? ওদের তাওহীদের আকীদা আছে, ওদের কি আছে? আকীদা আছে, ইমান আছে, তাওহীদ, সেটা জনগণের ক্ষমতার তাওহীদ, যে জনগণের ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নাই। এরপর আরো ইমান আছে, ওদের বক্তব্য হচ্ছে অব দা পিপল বাই দা পিপল ফর দা পিপল, আইন কানুন যত আছে সব কি হবে জনগণের মাধ্যমে তৈরি হবে। মুসলিমরা কি করবে? আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহ বিল ওয়াহী লিন্নাস, আল্লাহর পক্ষ থেকে মানুষের কল্যাণে ওহির মাধ্যমে আসবে। তাহলে এগুলো আকীদার বিষয় না? তাহলে গণতন্ত্রে প্রথম আছে শিরিক, এরপর আছে ডাইরেক্ট আল্লাহর হুকুম অমান্য করা। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন অয়িং তোতে আকসারা মান ফিল আর্থ ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি মান ফিল আর্থ, আকসারা মান ফিল আর্থ, পৃথিবী যারা বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, তাহলে ওরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে। সংখ্যাগরিষ্ঠ পৃথিবীতে বেশিরভাগ লোকদের যদি মতের অনুসরণ করেন ওরা আপনাকে কি করবে? আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করবে, গোমরা করবে, সরিয়ে দিবে। এরপরে বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, বেশিরভাগ লোকেরা তাদের কেবলমাত্র অনুমান আর ধারণারই কেবল অনুসরণ করে, ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, ওরা আন্দাজে ঢিল মারে, আন্দাজে ভোট দেয়, কাজী ওদের সংখ্যাগরিষ্ঠ অনুসরণ করবেন না। গণতন্ত্রে কি করা হয়? সংখ্যাগরিষ্ঠ লোকদের অনুসরণ করা হয়, ভোটের রায়ের অনুসরণ করা হয়। তাহলে এইটা কি মুসলমানদের তরিকা না কুফরের তরিকা? তাহলে এই তরিকা যারা দিন কায়েম করতে চায় তারা কি আল্লাহর নবীদের তরিকায় দিন কায়েম করতে চায় না কুফফারদের তরিকায় দিন কায়েম করতে চায়? তো কুফফারদের তরিকায় দিন কায়েম করলে সেটা কি আল্লাহর নবীর ইসলাম হবে নাকি কুফফারদের ইসলাম হবে? কুফফারদের তৈরি করা মডারেট ইসলাম হবে। কি হবে? যে ইসলামে জিহাদ নাই, যে ইসলামে কি নাই, যেটা কুফফাররা বলে। এরকম ভাবে তো বলছিলাম যে বিষয়টা তো গণতন্ত্রে তারপরও মিছিল টিছিল করে, মাঝে মধ্যে মারামারিও করে, আর এগো তো তাও নাই, এরা ক্ষমতা দিয়ে দিবে, অবসরণ করুন ও হিজবুত তারই হাতে ক্ষমতা হস্তান্তর করুন, আমরা খোলাফা রাশিদিনদের আদলে খিলাফত রাষ্ট্রপতি করব এবং আপনাদের ও মুসলিম উম্মাহকে আরেকবার সম্মান মর্যাদা ক্ষমতা বিজয় এবং গৌরবের পথে নিয়ে যাব, এবং এই বিজয় যাত্রা দক্ষিণ এশিয়া থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ভালো কথা, আসা অসুবিধা নাই, কিন্তু সেই তরিকাটা হবে কার তরিকায়? খোলাফা রাশিদ আমরা খিলাফতের সাথে কায়েম করব, কাদের তরিকায়? এখানেও বলছে ওরা যে খোলাফা রাশিদিনদের আদলে, তো খোলাফা রাশিদিনদের আদলে তুমি খিলাফত তৈরি করবা, খোলাফা রাশিদিন কি যুদ্ধ করেন নাই? আবু বকর সিদ্দিক যুদ্ধ করেন নাই? ওমর যুদ্ধ করেন নাই? ওসমান যুদ্ধ করেন নাই? সবাই যুদ্ধ করেছেন। এবার দেখাইলাম হাদিসের থেকে যে অনেক ঘটনা আছে সাহাবিদের যারা কি করেছেন, খলিফা ছাড়াই যুদ্ধ করেছেন, আরো ঘটনা আসবে অনেকগুলো। তো তাহলে দেখা যায় আজকে যে খলিফা ছাড়া জেহাদ নাই এই কথা বলে বিভ্রান্ত করছে। আমরা জেহাদের মাধ্যমে পরীক্ষা করলাম হিজবুত তাহরিরকে, একটা কোষ্ঠী পাথর আমরা যাচাই করলাম, এতে দেখা গেল তারা এখানে টিকে নাই। দ্বিতীয় নম্বর যেটা বলে নুসরত চাইতে হইবে, এটা আর একটা শর্ত, আমরা এটাকে ইনশাআল্লাহ হাদিস দ্বারা যাচাই করব যে নুসরত চাওয়া শর্ত আছে কিনা, তো সে বিষয়টা ইনশাআল্লাহ আগামী আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।